پر جنو کر بار ایک اسی میں تحقیق کرا اسی میں پر جو لفظ اللہ اس کی تحقیق کر رہے ہیں لفظ اللہ کے مطابق بیان کر رہے ہیں کہ اس کا اصل تھا الہ ہو اسی کا پھر حمدہ تو وہ بھی جان تھا اور علی کو لام یہ تو گزشتہ کل ہو گیا اور ادالی کا کیلا یا اللہ بالفتح لیکن یہ ایواز محبت کے بعد وہ مخصوص معبود بن حق کو سمجھائے گا الا انہ مختص بالمعبود بن حق اللہ ہوا دوار پرے اور انہ کو معبود کے بجائی گئے ہاں الہن بولتے معبود حق کا معبود باطل سب شریک چل کنتو الکلام داخل ہوار پر معبود باطل کے بجائی گئے ایک ماتر معبود حق ذات باری تعالی اللہ کو بجا بھی کہتے ہیں انہ یعنی لفظ اللہ مختص ہو جائے گا معبود بالحق کے معبود حق کے ساتھ مختص ہو جائے گا اللہ ایک پر بولتا سے وال الہ الاصل یا قاو على کل معبود ثم غلب على معبود بالحق ہاں الہ الف لام استغراقی الہ میں اوپر جدی الف لام آسے تاکہ جدی اللہ نہ بنانا ہو تخن کنتو سب معبودی بجابے کنتو برتمانے توحید آسار پرے الہ بلو معبود حقی بجابے کثرت استعمال غلبتن معبود حق کنتو لباتن على كل معبود یا کہو على كل معبود الالہ بلے اللہ بلے تو معبود یہ حق کی ہوگی کنتو اللہ نہ بولا جدی الالہ الالہ بلا ہوئی তখন কিন্তু যে কোনো মাবুদকে বুঝাবে লোকাতান কিন্তু গালাবতান মাবুদের পর হাত থেকে বুঝাবে তাহলে এখানে দুই অবস্থায় মাবুদের পর হাতকে বুঝায় ইলাহুনের মধ্যে তালি করার পরে যখন আল্লাহ হয়ে যাবে তখন আর গায়ে মাবুদের বাতলা বুঝাবে না معبود برحق باری تعالیٰ کی بجا دی اور ایک اوستہ ہے معبود برحق کی بجا دی کنکہ شرح گلا برطان وہ کیا ہے الالہو جو دیو لباتن الالہو بولتے کل معبود کی بجائے گی معبود حق کا معبود باطلا کنکہ گلا برطان اکثر استعمال میں الالہو بولتے معبود برحق اللہ تعالیٰ کی بجا دی গেল এই পর্যন্ত এক কথা এখন বলতেছেন আল্লাহ মুস্তাক হুসে কার থেকে এই ব্যাপারে ছয় সাতটা কুল দেখাবে এই শব্দের থেকে মুস্তাক হতে পারে এই শব্দের থেকে মুস্তাক হতে পারে এই শব্দের থেকে মুস্তাক হতে পারে এরকমভাবে ছয় সাতটি অবস্থা বয়ান করবে এসতে কার মোস্তাক গুণা লব্ধ আল্লাহ শুধু এবারত পড়াইয়া দিলে তো এইখান থেকেই পড়াইতে হয় কিন্তু মালুমাত পয়দা করার জন্য এলেমের মধ্যে অসাদ পয়দা করার জন্য অনেক আগে তনে বয়ান করতে হবে অনেক পূর্ব থেকে মানি এই কিতাবের এবারতের থেকে না মানে এসতেকা কুই থেকে আসলো আল্লাহ আবার কিসের মুস্তাক এই ব্যাপারে পূর্ব থেকে কথা বলে আসতে হবে। পূর্ব থেকে কথা কি, যাতে বাড়ি তালা আর সিফতে বাড়ি তালা মে জেসা কে লোক হায়রান পরেশান হে এসি তরা লফজ আল্লাহ কে বারে মে ভি লোক হায়রান আর পরেশান হে। আল্লাহ তালা কি জাত, বারি তালা কি জাত আর বারি তালা কি আওসাফ মে লোক হায়রান আর পরেশান হে। তোমরা না যারা ঈমান নিয়ে আইসা, ঈমানিয়তের মধ্যে মজবুতি হয়েছে, তাদের কোনো হায়রান পরেশানি নেই। যেরকম আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্নাহা লা কাবীরাতু, ইন্নাহা মানে সলাত, নামাজ বহুত ভারী সুখী পিছি থাকে, ইল্লা আলাল খাশিরিন, হ্যাঁ যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আযাবকে ভয় করে তাদের জন্য কোনো তকলিফ পরেশানি নাই। এই আয়াতের তফসীর করার সময় বললাম যে তুই আমাদের তো নামাজ পড়তে কোনো তকলিফ পরেশানি লাগে না। উনি বললেন যে আল্লাহর মেহরবানি, আল্লাহ পাক আমাদের মেজাজ মন মানসিকতা এমন তৈরি করে দিয়েছেন যে আমাদের নামাজ পড়তে কোনো পরেশানি লাগে না। কিন্তু যারা নামাজ পড়ে না তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, ইন্নাহালা কাবীরাতু, তাদের কাছে নামাজ কত কষ্টের কাজ। দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতেছে, আজান দিচ্ছে, একজন নামাজি সে নামাজ পড়তে গেল, পরে বললো যে ল নামাজ করে আসি, তাই না কি করে আমি তো লাইকা দাঁড়াইছি এখানে, ওই ওদুর করে ঠান্ডা পানি দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া মসজিদের ফরাসের নিচে দাঁড়াইয়া ফ্যানের নিচে দাঁড়াইয়া এক মিনারের সাথে নামাজ পড়ল, দিল সুন্দর হয়ে গেল। আর ওই রাস্তা মেয়েদের দাঁড়াইয়া ধুলা বালি গাড়ি মানুষের খেলা ধাক্কা খাইতেছে, নামাজ ওর কাছে সহজ হইল না, এটা তার কাছে কি হইল সহজ হইল। হ্যাঁ এইরকমভাবে আমরা আল্লাহ পাকের জাত সম্বন্ধে হায়রান পরেশান না, আল্লাহ পাকের আওসার সম্বন্ধে হায়রান পরেশান না। এই জন্য বেশি জ্যামাগলা লোক হওয়া নিচ্ছে আর ভালো না, বেশি জ্যামাগলা লোক ভালো না, শেষ পর্যন্ত তারা অনেক ইমান হারাও হয়ে যায় না। কেন তারা কোনো বুদ্ধির উপরে চলতে চায়, জ্ঞানের উপরে চলতে চায়, আর জ্ঞানের দ্বারা বুঝতেও পারে না, তখন গোমরা হয়ে যায়। আল্লাহ আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি, মানুষ না গাছ না পাহাড় না পর্বত না বাতাস, আল্লাহ কি এই হাকিকত তালাশ করতে যাইয়া হায়রান আর পরেশান। তার সিফতের মধ্যে পরেশান, আল্লাহ রাজ্জাক রিজিক দেওয়ালা, দুনিয়ার সমস্ত মুক্তি রিজিক দেয় কেমনি কীভাবে সম্ভব, নিজেদের উপরে ক্যাশ করে। আমরা একটা ফ্যামিলিকে খোরাক দিতে পারি না, হিমশিম খাই, রাষ্ট্রপ্রধানরা পুরো দেশের মানুষেরকে রিজিক দিতে পারে না, কত হিমশিম খাইতে হবে। দুনিয়ার সমস্ত মুকুর কীড়া মাকুড়া মাছ বরের পশু গাছ লতা পাতা মানুষ তো আছে, জিন্নাত তো আছে, সকলকে আল্লাহ পাক খোরাক দিয়ে বুঝে আসে না, হায়রান পরেশান হয় আল্লাহ তাআলা কি সিফত নিয়ে। আমরা একটা সুস্বাদানা বানাইতে পারি না, একটা পিত্র বানাইতে পারি না, আল্লাহ খালে সমস্ত কিছু সৃষ্টি করতে এই সূর্য এই চন্দ্র হায়রান হয় ও হায়রান পরেশান হয়। আমরা বলবো আমার না, আর এর মধ্যে কোনো চিন্তা ভাবনা বেশি করে দরকার নেই, আল্লাহ অনন্ত কাল সীম থেকে আসেন থাকবে আল্লাহ পাক, এতটুকুই আল্লাহ পাকের। হ্যাঁ আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাজ্জাক মাইনে নিলাম, আল্লাহ খালেক মাইনে নিলাম, কত পেরেশানি করার দরকার নেই, কাজে আমরা কোনো হায়রান পরেশান না, আল্লাহ পাকের জাতের মধ্যে আল্লাহ পাকের আওসাফের মধ্যে। কিন্তু আমাদের মধ্যে তো সব না, বহুত দেমাগলা আছে, এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে সারা বছর, আর কিছু পায় খায় না, তখন হাইরান করে সামনে। এই কথাটা কোনটা বললাম, যে লোক জেসা কে আল্লাহ তালা কি জাত আর আও সাপ নিয়ে হাইরান আর হাই তারা থাকে এইরকম ভাবে জাতে বাদি তালা পর দালত করেওয়ালা লব্জ আল্লাহ এই শব্দটা নিয়ে তারা কি হাইরান এবং লব্জ আল্লাহ বাড়ি তালা কা নাম নিহি হাই আশ্চর্য কথা, যতই করিবে যতই শুনিবে ততই এলেম বাদ। ওদা মারা বলেন আল্লাহ বাড়ি তালার জাতি নাম না, আল্লাহ বাড়ি তালার কিনা জাতি নাম না। অজেঙ্কার কেয়া হয়, কেন অস্বীকার করেন, দলিল কি বলে, ইসলিমকে অজা করা হয় মুসলমানটিকে ইশারা করার জন্য, ইসলিমকে অজা করা হয়েছে মুসলমানটিকে ইশারা করার জন্য। আমি বললাম কি পানি তোমাদের জাহান কোন দিকে যাবে, হাউজের দিকে যাবে, কলসির দিকে যাবে, গ্যালনের দিকে যাবে, এর ওখানে কি থাকে, পানি থাকে। তাহলে পানি একটা লব্জ ইসিম, এর দ্বারা ইশারা করা হয়েছে ওই লিকুইড বস্তুটার দিকে, ওই তরল পদার্থের দিকে, তরল জিনিসটার দিকে ইশারা করার জন্য ইসিম করা হয়েছে। তাহলে এলমি শব্দটি কি, ইসিমকে অজা পিয়া দিয়া মুসাম্মাকি তরফ ইশারা করলে কি, এই এক কথা মনে রাখতে হবে, ইসিমকে অজা করেছে মুসাম্মাটিকে ইশারা করার জন্য। ফের তাদের কথা প্রধানের কথা, ফের ইস লব্জ কো অজা করেওয়ালা কোন হয়, অজে কোন হয়, লব্জ আল্লাহকে বাড়ি তালার জন্য যদি তার জাতি নাম মনে করো তাহলে এই নামটা কে রাখছে বাড়ি তালার জন্য, অ যে কোন হয়, ইয়া তো আল্লাহ হয় ইয়া তো বান্দা হয় আল্লাহ পাক অজা করছেন আর বান্দা অজা করছে, কেননা যে কোনো শব্দ অজে করেওয়ালা হয়তো আল্লাহ না হয় বান্দা, বান্দা যে শব্দের অজা করে ইসমের অজা করে এটা বুঝো না। কতবার বললাম কবি সাহিত্যিকরা কি করে ভাষা বানায়, তারাও অজে, ওহে কান্দারি তরি তটে সংলগ্ন কর, কান্দারি শব্দটা কে অজা করছে, কবি, তরি শব্দটা কে অজা করছে, ওই কবি, তার একটা অর্থ আছে মাঝি নৌকা। তাহলে এই শব্দটা লব্জ আল্লাহ শব্দটা কে অজা করছে, বান্দা অজা করছে আল্লাহর জন্য না আল্লাহ অজা করছেন আল্লাহর জন্য, অজে কে, আল্লাহ না বান্দা। আল্লাহ যদি অজে করেওয়ালা হয়ে থাকে তাহলে কার জন্য অজা করছেন, নিজের জন্য না বান্দাদের জন্য। এই লব্জ আল্লাহ বইলা মশা মার্কে ইশারা কে, আল্লাহ পাক নিজে নিজের দিকে ইশারা করতেছেন মশা মাকে পূজনের জন্য, না বান্দা আল্লাহ বলে আল্লাহকে বোঝানোর জন্য ইশারা করতেছে। লব্জ আল্লাহটা ইসি মুসাম্মা হইল কি জাতে বাড়ি তালা, তাহলে আল্লাহ তালা যদি অজা পেয়ে থাকেন নিজের জন্য তাহলে বুঝা যায় বুঝো আরে ফ্যাটাটা মাগলো এক করল না বাড়িতে বিষয়ে। যদি আল্লাহ পাক নিজের জাতের দিকে ইশারা করণের জন্য লব্জ আল্লাহকে অজা পেয়ে থাকেন তাহলে এটা বেকার কথা। কেন আল্লাহ তার নিজকে বুঝনের জন্য গায়ের মোহতাজ না। লব্জ আল্লাহ কইল কি যাতে বাড়ি তালার গায়ে, যাতে বাড়ি তালার গায়ে, তো লব্জ আল্লাহ বইলা আল্লাহ পাক নিজকে বুঝবেন এরকম হতে পারে না। আগার আল্লাহ তালা অজে কর্ণা কর্ণওয়ালা হোক আর ইয়ে অজা কিয়া আপনি জাত ও পৌঁছাননি কি শব্দগুলিকে অজা করা হচ্ছে কেন ওই সাইজগুলিকে বোঝনের জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক যদি লব্জ আল্লাহকে অজা করে থাকেন তার নিজের জাতকে বোঝনের জন্য তো এটা বেকার কথা। আল্লাহ পাক আপনি জাত কো জাত কি মারে ফাতমে গায়ের কা মোহতাজ নি, তুমি তোমাকে চিনার জন্য তো অন্য জিনিসের মোহতাজ না। আল্লাহ পাক আল্লাহ পাকের জাতকে চিহ্নের জন্য কোন লব্জের দরকার আছে? তাহলে আল্লাহ পাক যদি অজা করে থাকেন তাই নিজের জন্য করেন নাই, তাহলে কার জন্য করছেন? বান্দাদের জন্য করছেন। বান্দারা এই শব্দের দ্বারা যাতে বাড়ি তারাকে কি করুক চিনু তারাকে আগে কৈরাস আল্লাহ পাকের জাতের ব্যাপারে সিফতের ব্যাপারে লোক মোতাহাইয়ের হে হায়রান পরেশান হে। তাহলে তো বান্দা তো বুঝবুই না আল্লাহর জাতকে, যেই শব্দের দ্বারা মুসাম্মাকে বুঝে দেব না সেই শব্দ অজেপেরে লাভ কি? তুমি বললা তোমাদের শব্দটাই বলি পানি, তোমরা তো চিনো কিন্তু একটা বাচ্চা চার পাঁচ বৎসরের হয়েছে পানি কি জিনিস দেখো নাই চিনো নাই শোনো নাই, পানির হাকিকত জানে না। সে খাইছে মার বুকের দুধ, গাভীর দুধ, ভেজিটেবল স্যুপ, গ্রাম দেশে লেই পানি পুনি সে দেখো নাই শোনো নাই খায়ও নাই জানো না। এখন তাদের পানি বুঝবো কিছু? তাহলে আল্লাহর জাত তো মানুষ কি করে না জানি না, তো লব্ধ আল্লাহর দ্বারা বান্দা আল্লাহকে কেমনি চিনব? কাজে বান্দার জন্য কি করা হয় নাই অজা করা হয় না, আল্লাহ নিজের জন্য অজা করেন নাই বান্দার জন্য অজা করেন নাই। নিজের জন্য অজা করেন এই জন্য যে আল্লাহ পাক তার জাতের মারে ফাতের মধ্যে গায়ের মোহতাজ না। বান্দার জন্য বান্দা তো জাতে বাড়ি তালার হাকি তো চিনেই না, তাকে তার জন্য লব্ধ অজা করে লাভ কি? তাহলে এখন বলো যে তাহলে বান্দা কি করছে অজা করছে? বান্দা অজা করছে কিসের জন্য? মারে ফাতে জাতে বাড়ি তালার জন্য। ওই তো ওই পথেই যে বান্দা তো যাতে বাড়ি তারা চিনি না তাই আবার কি অজা করো? তুমি যেরকম যাই ডাইস ডাইস বলে শোনান পিছনের কিতাব মহমান শব্দে মহমান কালিমায় মহমান ডাইস। এখন ডাইস যে তুমি অজা করলা তার জন্য করলা, যে জিনিসটা তুমি চিনো না জানো না ওইটার জন্য অজা করছো। বান্দা যদি লব্জ আল্লাহ অজা করে থাকে যাতে বাড়ি তারার জন্য, যাতে বাড়ি তারা তো চিনেই না, তাহলে কিভাবে সে তার জন্য কি করবে শব্দ অজা করবো? তাহলে বান্দা কি করে নাই অজা করে নাই, যখন কেউ অজা করে নাই তাদের লব্জ আল্লাহ যাতে বাড়ি তারার নাম হই না, তারা বলে কি যাতে বাড়ি তারার কি না নাম হই না। এটা কাদের কথা? খোদামাদের কথা, যারা নাকি লব্জ আল্লাহকে ذات باری تعالی اسم ذات قرار دے جمنا مرا باری تعالی اسم ذات ہے اللہ ادھر اوزا جی کوئی تھاکو نہ کرو ذات باری تعالی جن کی এটা ইসমে জাত কই উজে তাইলে আমি যে এত কথা বললাম ওই তো বলে বেকার হয়ে যায় না কই না বেকার না কোন জাত কে চিনা বিকুন হিহি মালুম বিকুন হিহি ইয়া তো বিকুন হিহি বিকুন হিহি জরুরি না এই যে মানতিক শব্দ মানতিক না পড়লে কোরআন হাদিস বুঝবা না কম্বলের লোম বাঁচতে বাঁচতে থাকবে ওই কিতাব বাদ ওই কিতাব বাদ থাকছি কিতাব বাদ গোলেস্তাবাদ বুস্তাবাদ মানতেকবাদ কুত্রিবাদ তাইলে এখন আবার কোরআন শুধু বাদ দাও কোরআন হাদিসও বাদ দাও কোরআন হাদিস পড়তে মানতেক লাগবে বড় মুস্তাহেদ বাইরে গেছে মৌলবী গমন পাঁচ বছরে দাওয়া করায় দেয় আট বছরে কোর্স ছয় বছরে কোর্স বারো বছর তৈরি তো সব কিছু হাসিল করা যায় না আবার পাঁচ বছরে ছয় বছরে দাওয়া করে কিনে যায় ময়দান খালি মজবুত আলেমের দরকার আর এখানটা মরুম সাহেবেরা ফাইজলামি শুরু করছে ওই কিতাব বা সেই কিতাব বা কাটতে সারতে কাটতে সারতে এতটুকু দেয় কি আলেম হইব আর তারা কি বাতালের মোকাবেলা করব এই সমস্ত মরিব সাব্য কি যে অবস্থা হইল অনেক মাদ্রাসার মধ্যে এখন আকাবিরদের নেশাবকে সংক্ষেপ করতে করতে করতে করতে কিছু আর রাখে না সমস্ত কিতাব পড়া পড়াই তো আলেম হওয়া যায় না আবার তার মধ্যে আরও কাকসা এদেরকে বলে কম্বলের রুম বাঁচতে বাঁচতে থাকো কি কম্বলে তো সেটি নেই এরা বড় দুশ্মনী করতেছে এলেমের সাথে আর তোমাকে কোলার বুদ্ধি তো গলায় বুদ্ধি না ব্রেন মাথার মেঝে থাকে অপক্ষ অপক্ষ কোলার বুদ্ধি গলায় মানে এই ছোট ছোট ছেলে পেলেদের জ্ঞান পরিপক্ক না পরিপক্ক না একজনে একটা কইলে বা তুমি দিকে চলতা শুরু করে আয় এখানে পাঁচ বছর না সব নখানে গিয়া পড়ি আয় এখানে ম্যাচ কাটার ম্যাচ কাটার জ্বালালেন এক বছরে পড়া ন ওখানে যাই করে এক বছর কোনটা দিবে খোলা বুদ্ধি করা এক বছর কমে নেই অনেক কিতাব বাদ ফেলে গেছে বিভিন্ন মাদ্রাসার মধ্যে এই সমস্ত করার কারণে আমি হিসাব নয় বছরে দিয়েছি আসলে বারো বছর কোনো কোনোটা কমে কমে স্বর্ণে দাবির পরেই লাভ দিয়া জ্বালালাই মাঝখানে দুইটা জমাতের কিতাব যদিও মধ্যাম ফিরে দিছে অল্প অল্প রায় কী কী করব সরবেকায় নাই মুস্তাকেলভাবে হেদায় নাই মুস্তাকেলভাবে সরেজামে থেকে লাভ দিয়া জ্বালালে আমাদের পছন্দ ছিল না এই উনি করছেন অন্যান্য মাদ্রাসার দেখা দেখি ছাত্ররা জায়গা ওই সমস্ত দিয়ে গেলে কাজটা ফালতু আলেম হইব এই সমস্ত আলেম দিয়ে কোনো কাজ হইব দুনিয়াতে এই জন্য আমরও নয় বছরের কায় না যদি এখানে নয় বছরের বারো তেরো বছরের কায় তাহলে সমস্ত কিতাব পড়াইয়া ছাত্রদেরকে কিছু মজবুত বানানো যায় আর যেগুলি ছয় বছরে পাঁচ বছরে দাওয়া করার উপর কোনো মাত্র সেই নারী পয়সা ইনকাম কামান এখন বেতন দিয়ে ওখানে পড়া করব না যাই হোক এই যে বিকুন হি হি বিকুন হে জরুরি না বিকুন হে মানে পুঙ্খানো পুঙ্খানো রূপে কোনো জিনিস জানা কোনো জরুরি না বরঞ্চ বিল ওয়াজহে এলেন বিল ওয়াজহে আও বি ওয়াজহি লামসাম মোটামুটি বি ওয়াজহি ওয়াজহি মানে কি মোটামুটি ভাবে জানাই যথেষ্ট আর আল্লাহর ওজুর যাতে বাড়ি তালা বান্দে কো বি ওয়াজহি মালুম হয় উনকে আওসাফ কে জরিয়া উনকে আওসাফ কে জরিয়া লেহাজা আল্লাহ দাতে বাড়ি তালা কি লব্জা আল্লাহ শুনেছে কোনো নুকসান নেই আর یہ باری تعالیٰ کا جاتی نام ہے وہ سمست ایسٹا دفاع ہو گل یہ کتار دارا یا اللہ پاکر ذات باندار جانا نائی بھی ہی جانا نائی پنکھان و پنکھان روپے جانا نائی کنتو بھی ہی جانا آسے کیونکہ تر اوساپر مادھیم مانس کے سرشتی کرتے دابیدار ہوتے کو بیگانک سائنٹسٹ دابی کرتے نہ تھی نجے نجی تو کو جنس ہے نا تھی باندا کے سرشتی کرنے والا ایک جن آسے دنیا سمست مخلوق کے خوراک کے دے چندر سورج کے تیار کرتے کہ تو دابی کرے نا تھی نشچے تر سرشتی کرتا ایک جن آسے تر نام کی اللہ تھی اللہ پکڑ اوسافر مادھیم باندا کو اللہ تعالیٰ کی معرفت حاصل ہے جب معرفت حاصل ہے لہذا اس کے لیے لفظ ہزا کرنا موجود ہوا ٹھیک ہوا تو خدا مارا لفظ اللہ باری تعالیٰ ذاتی نام کے انکار کرے کنتو اہل سنت والجماعت اور بہت سارے متعقلین اللہ تعالیٰ کی نام اللہ ہونا اقرار کرتے ہیں پھر جو لوگ باری تعالیٰ کے لیے لفظ اللہ کو ذاتی نام اقرار کرتے ہیں ان کے چار فرقہ ہیں ان کے چار فرقہ ہیں ایک فرقہ کہتے ہیں کہ یہ اسم مشتاق ہے لفظ اللہ کیا ہے اسم مشتاق ہے دوسرے فریق کہتے ہیں کہ یہ عالم ہے تیسرا فریق کہتے ہیں یہ صفت مشتاق کا ہے چوتھا فریق کہتے ہیں یہ لفظ سوریانی ہے لفظ سوریانی ہے سیندیا ایک فریق کہتے ہیں اسم مشتاق دوسرا فریق کہتے عالم تیسرا فریق کہتا ہے صفت مشتاق کا چوتھا فریق کہتے ہیں لفظ سوریانی ہے سوریانی ایک بھاشا عبرانی بھاشا عربی بھاشا بنگلا بھاشا دنیا مجھے ہزاروں بھاشا سمست بھاشا خالق کے اللہ سمست بھاشا خالق اللہ এইজন্য ভাষার মধ্যে আমাদের কোনো দুশ্মনী নাই সব ভাষা আল্লাহ পাকের নেয়ামত ইংরাজি ভাষার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই উর্দু ভাষার সাথে আমাদের দুশ্মনী নাই হিন্দি ভাষার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই সমস্ত ভাষার খালেক আল্লাহ পাক কাজে এটা আল্লাহ পাকের একটা নেয়ামত বান্দাকে দিয়েছেন তাদের মনের ভাব প্রকাশ করার জন্য এক এক জাতির জন্য এক এক ভাষা নির্দিষ্ট করে দিয়েছে দুনিয়াতে হাজারো ভাষা তুমি দশটা ভাষার নামও দিতে পারবে না অথচ হাজার হাজার ভাষা রয়েছে বাংলা বাঙালিদের জন্যই কত ভাষা চিটাগাঙ্গা ভাষা সিরোটি ভাষা ময়ূরগঞ্জ ভাষা গাড়িতে হুট করছে কোন ভাষাতে গাড়িতে হুট করছে টেহা টিয়া টিয়া হানি হানি পানি দিকে হয় হানি টাকা দিকে হয় টিয়া এগুলো তো ভাষা হয়ে ভাষা তো বহুত ভাষা আছে বহুত ভাষা আছে তাহলে একটা ভাষা হলো কি ইব্রানি ভাষা আরেকটা সুরিয়ানি ভাষা হ্যাঁ সুরানি ভাষা অতএব হাসর কি হয় এই চার প্রকারে মন হাসর করলেন লব্জ আল্লাহকে হয় এসম মুস্তাক না হয় আলম না হয় সিফতে মুস্তাকটা না হয় লব্জ সুরিয়ানি অজে হসর পরনের পিছনে কালিমার তিন প্রকার সিম্পল হল অজে হসর কি পড়ছো না হ্যাঁ এই অজে হসর এই চার প্রকারে যে পশ্চিম কর্ম তার এই হসরের কারণ কি তাহলে হ্যাঁ ইয়ে লব্জ আল্লাহ ইয়া তো আরবি হোগা ইয়া গায়ের আরবি ইয়া তো আরবি হোগা ইয়া গায়ের আরবি আগার গায়ের আরবি হয় তো চৌঠা কিসি লব্জ সুরিয়ানি এটা তো আরবি না বরঞ্চ এটা কি গায়ের আরবি ইয়ে লব্জ আরবি হোগা ইয়া গায়ের আরবি হোগা আগার গায়ের আরবি হোক তো চৌঠা কিসি লব্জ সুরিয়ানি আগার আরবি হয় তো ইয়ে মোস্তাক হয় یا غائر مشتاق ہے، یہ مشتاق ہے یا غائر مشتاق ہے؟ اگر غائر مشتاق ہو تو وہ عالم ہے، تو وہ کیا ہے؟ عالم ہے، دوسرا کسی۔ اگر مشتاق ہے تو اس میں مشتاق ہے یا صفت مشتاق ہے؟ اگر اس میں مشتاق ہے تو پہلا کسی، اگر صفت مشتاق ہے تو تیسرا کسی۔ جہاں یہ سمست جانل এখন বুঝো এস্তেকাকুহু তাতে লব্জ আল্লাহ কা মুস্তাক হুনা উই যে বলছে যে ইসমে মুস্তাক হ্যায় না ইসমে মুস্তাক যদি হয় প্রথমটা বয়ান করতাছে এস্তেকাকুহু এই লব্জ আল্লাহ কই থেকে মুস্তাক হইছে এই লব্জ আল্লাহ যে ইসমে মুস্তাক সেটা কোথ থেকে তার মুস্তাক মিনহু কি তার মুস্তাক মিনহু কি এইখানে ছয় সাত লাখ কোন বয়ান করবে তার মুস্তাক মিনহু হতে পারে তার মুস্তাক মিনহু হতে পারে।